যারা রাসুলের তরিকে অনুযায়ী জানাজায় সুরায় ফাতিহা পড়বে না তারা তো শয়তানের তরিকে পরিবর্তী হবে। জানাজার সুরায় ফাতিহা কি সালাতের মধ্যে না পড়ে? বুখারী হাদিস আছে। এখন এদেশের জানাজার নামাজে সুরায় ফাতিহা নাই, শয়তান করলো কি, কোনদিন যদি ওরা বুখারীতে পাইয়ে যায় তখন যেন আমার সহিটা আমল করতে না পারে, এই জন্য শয়তান শিখেই দিল নামাজের পরে কি করবা, একবার ফাতিহা, তিনবার নাস, সালা, কি কি যেন আছে, কিন্তু শয়তানের শিখানো তরিকা। রাসুলের তরিকায় সুরায় ফাতিহা সালাতের ভিতরে পড়তে হবে, আর শয়তানের তরিকায় সালাতের পরে আলাদা পড়তে হবে।